السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. رواه مسلم. জাবত শুক্র আল্লাহ পাকের জন্য, যার বিশেষ মেহরবানিতে আমরা কিছু সময় দিনের আলোচনায় শরীক হতে পারলাম, এর জন্য আমরা পরিষদে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মানিত মুসলিম ভাই সকল। আমরা ইনশাআল্লাহ আজকে শাবান মাসের শাওয়ালের রোজা সম্পর্কে একটা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আপনাকে আমাকে অনেক ফরজ ইবাদত দান করেছেন। সেই ফরজ ইবাদতগুলির মাধ্যমে এরপর পরে কিছু নফল ইবাদতের কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। যেমন আমরা ফরজ নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। প্রত্যেক ফরজ নামাজের আগে পিছিয়ে দেখবেন অনেক সুন্নত নফল নামাজ আছে, তাই না? তো অনুরূপভাবে রমজানের রোজা কি ফরজ, এই ফরজ রোজা পড়েও কিছু নফল রোজা বা সুন্নত রোজা রয়েছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে রাখতে উদ্বুদ্ধ করেছেন, এবং রাখলে আমাদের অবশ্যই তাতে সওয়াব আছে, তাতে কোনো সন্দেহ নেই। তা আমরা সেই নফল রোজা বা সিয়াম সম্পর্কে একটা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমে বলতেছেন যে তোমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, মাগফিরাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করো, একজন আরেকজনের উপরে কেমনে যেতে পারো এই চেষ্টা করো। যেমন একটা কোরআন কারীমের আয়াত বলা হয়েছে, ওয়াসালউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্না আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন ওয়াসালউ, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, প্রতিযোগিতা। তাহলে ভালো কাজে প্রতিযোগিতা করা কি জায়েজ? ভালো কাজে প্রতিযোগিতা করা কি উত্তম কাজ? তা আপনাকে আমাকে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য। রোজা রাখলে অবশ্যই ক্ষমা পাওয়া যায়, কি বলেন? ঠিক আছে, কেমন ক্ষমা পাওয়া যায় দেখেন একটু। নফল রোজার সওয়াবটা কি রকম হাদিস শরীফে এসেছে, কি বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মান সওমা ফি সাবিলিল্লাহি ইয়াওমা বা'আদাল্লাহু ওয়াজহাহু 'ানিন নারি 70 খলিফা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াসিতে বা আল্লাহর রাস্তায় একটা দিন নফল রোজা রাখল, একটা দিন রোজা রাখল, বা'আদাল্লাহু ওয়াজহাহু 'ানিন নারি 70 খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরে সরিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, 70 বছরের দূরে আপনার চেহারাটা সরিয়ে যাবে যদি আপনি আল্লাহর ওয়াসিতে একটা দিন থাকেন। এটা যে কোনো রোজা নফল হোক ফরজ হোক, সব রোজার ক্ষেত্রে একটা প্রযোজ্য। আল্লাহর ওয়াস্তে আপনি ফরজ রোজা আমি আপনি রেখেছি, এবারে ঠিক আছে, এবং সাথে সাথে নফল রোজা যেগুলি আছে সেগুলিও রাখতে পারে। নফল রোজা অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, প্রতি সপ্তাহে দুইটা করে রোজা ছিলেন, একটি সোমবার আর একটি বৃহস্পতিবার। আল্লাহ নবী বলেছেন যে তুরফাউল আমাল, মানুষের আমলগুলি উঠানো হয় আমাল, আমলগুলি উঠিয়ে নেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই দিন, একটা হলো ইয়াউমুল ইসরিন ওয়াল খামিস, সোমবার দিন আর বৃহস্পতি দিন। তিনি বলেন যে উহিব্বু, আমি পছন্দ করি, আই ইউরফা আমালি ওয়া আনা সাইম, যে আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে উঠিয়ে যাবে। এই জন্য প্রতি সপ্তাহে দুটি করে নফল রোজা রাখতে পারেন, একটি হলো সোমবার আর একটি বৃহস্পতিবার। হ্যাঁ, আর একটা হাদিসে এসেছে যে এই সোমবার দিন আমার জন্ম হয়েছে, সোমবার দিন আমার জন্ম হয়েছে, আমি এদিনে রোজা থাকি। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার জন্মদিনে তিনি রোজা ছিলেন। এটা কি শুধু নির্দিষ্ট করে বছরে লাগবে না, জন্মবারে আপনার জন্মদিনে আপনি যদি নিজেই রোজা থাকেন না, কিন্তু আমাদের দেশে যে ঘটা করে পালন করা হয় আমি যে একটা গ্যারান চ্যালেঞ্জ দিচ্ছি সবাইকে, সেটা তো ভুল সারা পৃথিবী। জন্মদিন বলতে কোনো দিন জন্ম তারিখ যত বছর বয়স হয় অত পাউন্ডের কেক কাটানো হয়। এখন বুড়ি হলে 75 পাউন্ডের কেক কাটা হয়, 75 বছর বয়স নাকি কৃষ্টি কালচার। এই যে বিধর্মীদের কাছ থেকে আমাদের মুসলমানরা ধার করে নিয়েছে, এটা কিন্তু আসলে নাই। বরং আপনি যদি জানতে পারলেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করছি, এই দিন আমি রোজা থাকি, ইচ্ছা করলেন সেটা এটা আমার সুন্নত মনে করে নেওয়া যাবে না, কথা বলেন না, তখন সেটা বেদাতে আবার রূপান্তর হয়ে যাবে। তবে আপনি আমি সোমবারে এবং বৃহস্পতিবার রোজা থাকবো এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা ছিলেন, তাই আমরা রোজা থাকি। এদিন মানুষের আমল আল্লাহর কাছে তখন কিন্তু ওটা নিজের উপর নিজে খরচ করে নেওয়া এবং যে ব্যক্তি আল্লাহর হস্তে কোন ভালো কাজ করার মান্নত করে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অথবা কোন ভালো জিনিসে অগ্রসর হওয়ার জন্য বা কোন জিনিসে স্নান করার জন্য মানে ভালো কাজে ঢোকার জন্য যে ইচ্ছা করলো যে আমি একটা রোজা থাকতে পারি, সেদিন অন্যান্য লোকেরা যারা হজ করতে যাবেন তারা রোজা থাকবে না, কিন্তু হজ যারা করতে যাবেন না তারা কিন্তু ওই দিনে আরাফাতে থাকলে যদি কেউ আল্লাহর হস্তে আরাফাতের দিন যেটাকে বলা হয় নফল রোজা বা সিয়াম আরাফাতের দিন কিন্তু তিনি যখন মদিনায় আসলেন দেখলেন ইহুদিরাও ওই মহরম মাসের 10 তারিখে রোজা থাকে, তখন তিনি ইচ্ছা পোষণ করলেন যে লাইল বাকিতু ইলা ক্বাবিল আসুমান আত-তাসি'। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম এবং দশম উভয় তারিখেই কথা বলছি উত্তম, কেউ যদি থাকতে পারেন তিনটা, নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ, না পারলে কমপক্ষে নয় দশ অথবা দশ এগারো, কিন্তু কেউ যদি মাত্র একটাই থাকে জায়েজ হবে, মাকরুহ হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটাই ছিলেন, কথা বলছেন কিন্তু আল্লাহর নবীর কওল যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে কি নবম তারিখে রোজা রাখবো, এই মহরম মাসে রোজা থাকলে ফজিলতটা কি, ফজিলত হবে এই যে ইউকাফিরু সালাতাল্লাতি ক্বাবলা, তোমার জীবনের পেছনের এক বছরের গুনাহ সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে, তাহলে এগুলো হলো নফল রোজা। তাছাড়াও প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আপনি ওই রোজা তিনটা থাকতে পারেন, সেটা কি, একটি হলো আইয়ামে বীজ যেটাকে বলা হয়, এটা এটাও বলা হয়েছে কেউ যদি প্রত্যেক মাসে তিনটা করে রোজা থাকে এটাও সারা বছর রোজা রাখার স্বর তার আমল নামে রাখা হয়, সেটা কি কি, একটি হলো ১৩ তারিখ ১৪ তারিখ যেমন মনে করেন রমজান মাসে তো প্রত্যেক ১৩ ১৪ ১৫ তারিখ হয়, রমজানের আগে শাবান মাস, এই শাবান মাসে আপনি যদি অন্যান্য মাসে যদি রেখে থাকেন তাহলে এই মাসেও রাখবেন ১৩ তারিখ ১৪ তারিখ ১৫ তারিখ, কিন্তু কিছুই রাখলেন না স্পেশাল ভাবে ১৫ শাবান রোজা রাখলেন, এটা আবার বিধাত, এটা কথা বলে গেছে আপনার নিয়তের গড়বড় হওয়ার কারণে আপনার সওয়াব এর গড়বড় হয়ে যাবে, আপনি সওয়াব পাবেন না বিধাত হবে। তাহলে প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা আছে এমন রোজা যে অনেক মানুষের রোজা রাখার অভ্যাস আছে, বেশি রোজা থাকতে পারে, তাহলে উত্তম রোজা হলো সিয়ামে দাউদ, দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রেখেছিলেন এভাবে রোজা রাখা, আর সেটা হলো একদিন রোজা রেখে একদিন ফাঁকা দিয়ে আর একদিন রোজা রাখা, মাসের যেমন হয়ে যায় এভাবে রোজা রাখা কি আছে, কারণ কয়েকটা দিন পাঁচটা দিন রোজা রাখা নিছে সেটা হলো দুই ঈদের দিন, দুই ঈদের দিন দুই দিন, আর ঈদের পরের থেকে কোরবানির ঈদের পরে আরো তিন দিন, এই তিন দিন আর এই দুই দিন পাঁচ দিন, মোট পাঁচ দিন রোজা রাখা দিয়ে হারাম, কথা বলবো রোজা রাখা যায় না, হারাম তো মেসে অনেক জায়গায় হ্যাঁ। তা সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা এই যে আলোচনাটা করলাম এটা হলো নফল রোজার নিয়ম, আজকে আমরা পরিশেষে যেটা আলোচনা করবো সেটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আপনি যদি রমজানের রোজা কোনো ভাইয়ের যদি কাজা থাকে একটা বা দুটা বা মা বন্ধুরা এমন আছে তাহলে কাজা হয়ে গেলে আগে শাওয়াল মাসে ওই কাজাটা পূরণ করতে হবে, পূরণ করলে আপনার রমজান পুরা হইল, কারণ হাদিসের শব্দ হলো মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো মানে রমজানের রোজা পুরো করলো, আপনি যদি মনে করেন দুইটা রোজা রাখতে পারেন না রমজান মাসে তাহলে এখন আপনার রমজানের রোজা পুরো হয়নি, এই জন্য এই মাসে আগে ওই দুইটা রোজা রাখতে হবে, রেখে রমজানটা কি করতে হবে পুরো করতে হবে, সুম্মা অথবা আতবাহু মানে তার পিছনে নিয়ে আসবেন কন্টিনিউ করবেন সিত্তা মানে ছয় মিন সওয়াল সওয়াল মাসে ছয়টা রোজা, এই মাসে রোজা রাখবেন ছয়টা যে ব্যক্তি একটি ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে দশটি ভালো কাজের সওয়াব দান করে, কয়টি ভালো কাজের, দশটি বারো দশের সব দরকার। তা আপনি রমজান মাসে ৩০টা রোজা রাখলে ৩০ দশে ৩৬ এখন কথা হলো যদি কোনো মাস ২৯ হয়ে যায় এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। হ্যাঁ, তিনি কোনো মাস ৩০ কোনো মাস ২৯ করেন, তাতে জন্য এটার সমস্যা ভোগার কোনো কারণ নেই, আপনাকে আল্লাহ সওয়াব ফুরাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ৬টা রোজা রাখলে তুমি এই মাসে তাহলে ৬ দশে ৬০ তাহলে ৩৬০ ৩৬০ দিনে কি তাহলে এক বছর রোজা রাখলে কি হবে সওয়াব? আপনারা চেষ্টা করবেন, যারা রাখেন নাই যদি দাবা করেন তাহলে আপনি যদি আপনি একটানা রোজা রাখেন রাখতে পারেন, যদি তাও না করেন তাহলে ভেজে ভেজে রাখেন। কি রাখবেন? কিন্তু কেউ যদি রাখতে না পারে তার কি গোনা হবে? না, গোনা এই সওয়াল মাসের ৬টা রোজা কেউ যদি না রাখে তার গোনা হবে না, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হলো, সওয়াব পাবে না, রাখাটা পাবে না, সওয়াব থেকে বঞ্চিত হলো, সওয়াব পাইলো না। কিন্তু উত্তম হলো একই দিন যদি ৩০টা রোজা রাখতে পারে তাহলে ৬টা রোজা পাবো না, এক মাসে ৩০ দিনে ৬টা রোজা। আপনি যদি মনে করেন যে বৃহস্পতিবারে রোজা রাখি, সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে একটু কাজ হালকা থেকে অনেক আমি রাখলাম, তাহলে ওই বৃহস্পতিবারের আপনি নিয়ত করেন, সওয়ালে রোজারে নিয়ত করেন, তাহলে আপনি বৃহস্পতিবারে রাখার কারণে ওই দিনটারও মর্যাদা পাইলেন, এটাও আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে নেই কি বলেন? তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এই ৬টি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। এবং তোমার কাছ থেকে মাগফিরাত এবং ক্ষমা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জীবনের সমস্ত গুণাগুলি আমাদের মাফ করে দেবো, আমিন। আল্লাহ আমাদের হকাল এবং পরকালে মঙ্গল করবো, আমিন। আল্লাহ আমাদের জীবনের অপরাধগুলি তুমি ক্ষমা করে দেবো, আমিন। এবং তোমার অস্তে রোজা রেখে আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও, আমিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, প্রশ্নের কারণ সওয়াল আছে, প্রশ্ন আছে।